بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع برم كرونا ماي و آشيم دعالو الله نامي قسم تور پربطير ايبن لكتو كتابير پرشست پتري قسم بايت المامور تتا آباد گريهير ايبن شمونت چھادير এবং উত্তাল সমুদ্রের আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসীরুল জিবালু সাইরা ফাওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন الذين هم في خوض يلعبون সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবল ভাবে এবং পর্বতমালা হবে চলমান সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে যারা ক্রীড়া ছলে মিছামিছি কথা বানায় يوم يدعون الى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون جرين تما در كي جهان نامير اغني دي كي دھاك کا میرے میرے نئے جا حابے ايبن بالا حابے ایشي اغني جا كي تمرا مِتْحَا بولتے ایتا كي جادو نا تمرا چوخے دیکھ چھونا يصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون এতে প্রবেশ করো অতঃপর তোমরা সবর করো অথবা না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم نشتي الله بھیرورا تھاک بے جاناتے و نیاماتے تارا اپوبھوک کر بے جا تادر پالن کرتا تادر کے دے بین ایبن تینی جہنم میں عذاب تھے کہ تادر کے روکھا کر بین كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين تادر کے بولا حبے تم رجا کرتے تار پرتی فل شروب تم رتیبت ہوئے پانا ہار کرو تارا سرنی بات تھشنگ ہاں হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুদদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই كل امرئ بما كسب رهين جرا ایماندار এবং তাদের সন্তানরা ঈমানে যে তাদের অনুগামী আমি তাদেরকে তাদের পিতামাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم তারা বলবে আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম তিনি সৌজন্যশীল পরম দয়ালু فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أطيب আপনি উপদেশ দান করুন আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উন্মাদ নন তারা কি বলতে চায় সে একজন কবি আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি বলুন তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين تابير بدھی کی اے بشوئے تابير کے آدش کاری না তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় না তারা বলে এই কোরআন সে নিজে রচনা করেছে বরং তারা অবিশ্বাসী যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক এম খুলিকু মিন গায়রি শাইইন এম হুমুল খালিকুন এম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين تاركي أبنى أبنى سيجي تهوئي جاچه نتارا نجيري سوشتا না তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাস করে না তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক না তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক أم تسألهم أجرا فهم من مغرم مثقلون না তার কন্যা সন্তান আছে আর তোমাদের আছে পুত্র সন্তান না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসেছে أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা লিপিবদ্ধ করে না তারা চক্রান্ত করতে চায়। অতএব যারা কাফির তারাই চক্রান্তের শিকার হবে। أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ না তাদের আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আছে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র। وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে এটা তো পুঞ্জীভূত মেঘ। তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। গুনাহকারদের জন্য এছাড়া আরো শাস্তি রয়েছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।